الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم خير مساجد النساء قار بيوتهن أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء کرام সম্মানিত সুদী সমাজ আমরা সমস্ত মুসলমানেরা জানি এবং বিশ্বাস করি যে এই দুনিয়ার জীবনটা আমাদের চিরস্থায়ী জীবন নয়, একটা ক্ষণস্থায়ী জীবন, সামান্য কিছুদিনের জীবন দিয়া আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে পাঠান, পরকালের চিরস্থায়ী ঠিকানা জান্নাতের পথে চলার জন্য। কিন্তু যারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সামান্য তুচ্ছ সুখ শান্তি এবং বুকবিলাসের লালসায় দুনিয়ার জীবনে যারা জান্নাতের পথে চলে না, এরা মরণের পরে জাহান্নামে চলে যাবে। খুব বড় একটা কঠিন পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদের পাঠান। এখানে নানা রকমের বুকবিলাসের ব্যবস্থা রেখেছেন আল্লাহ দুনিয়াতে, নানা রকমের আমোদ প্রমোদের ব্যবস্থা রেখেছেন আল্লাহ দুনিয়াতে, শুধুমাত্র আমাদেরকে পরীক্ষা করার জন্য যে এই ক্ষণস্থায়ী দুনিয়ার রং তামাশা, আমোদ প্রমোদ আর বুকবিলাসে ভুলে গিয়ে আমরা জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের পথে চলি কিনা, এই পরীক্ষার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান। সুতরাং দুনিয়ার জীবনটা হল মানুষের একটা কঠিন পরীক্ষার জীবন। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ তোমাদের দুনিয়ার জীবনযাপনটা যেমন হবে, মরণটাও তেমন হবে, হাসরটাও তেমন হবে। যার দুনিয়ার জীবনযাপন হবে নেক আমলের মাধ্যমে, সে নেককার হিসাবে মরবে এবং হাসরের মাঠে নেককারদের কাতারে তাই পাবে। যে দুনিয়াতে বদকারদের সাথে জীবনযাপন করবে, বদকার অবস্থায় তার মরণ হবে, পরকালে বদকারদের কাতারে তার তাই হবে। হাদিসের সারমর্ম হল, আমল ভালো যার, মরণ ভালো তার, মরণ ভালো যার, হাসর ভালো তার। আমল খারাপ যার, মরণ খারাপ তার, মরণ খারাপ যার, হাসর খারাপ তার। তাই দুনিয়াতে মানুষ কিভাবে নেককার অবস্থায় নেক আমলের পথে জীবনযাপন করতে পারে, তার বিধি ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্নভাবে বর্ণনা করেছেন। তন্মধ্যে আজকে আমি একটিমাত্র আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এর অর্থ হল, কোন মানুষ যদি মুমিন হয়, তার আমল ভালো করে, তাহলে সে পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মুমিন হওয়ার পর যদি আমল ভালো হয়, তাহলে আমি তাকে একটা পুরস্কার দেব, পবিত্র জীবন দান করব, আর একটা পুরস্কার দেব তাকে আমলের চেয়ে বহুগুণ বেশি পুরস্কার দান করব। এখানে মুমিন হওয়া এবং আমল ভালো করা দুইটা গুণের কথা আল্লাহ উল্লেখ করেছে। অন্য আয়াতে এই দুই গুণের সাথে আরো দুইটা গুণের উল্লেখ করেছে। সেখানে বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাআয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাআয়ুহুম মাশকুরা। কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, দুই গুণ, সহি নিয়তে করে এবং নবীর তরিকা মতে করে, আরো দুই গুণ, এই চারটা গুণ যে মানুষের মধ্যে থাকবে, এক নম্বর গুণ সে মুমিন হবে, দুই নম্বর গুণ সে আমল ভালো করবে, তিন নম্বর গুণ সে আমল করবে সহিনিয়তে, চার নম্বর গুণ সে আমল করবে নবীর তরিকা মতে। আল্লাহ বলেন, এই চার গুণ বিশিষ্ট মানুষ পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহর কাছে এদের জন্য পরকালীন পুরস্কার, পরকালীন জান্নাত গ্যারান্টিযুক্ত হয়ে থাকবে। তাই আমাদের চারটা গুণ সম্পর্কে একটু পরিষ্কারভাবে বোঝা দরকার, কোন গুণে গুণান্বিত হলে মানুষকে মুমিন বলা যায়, কোন কাজ করলে মানুষকে আমল ভালো বলা যায়, কেমন নিয়ত হলে নিয়ত সহি বলা যায়, কোন তরিকায় আমল করলে সেটাকে নবীর তরিকা বলা যায়, এই কথাগুলি একটু বিস্তারিতভাবে আমাদের বোঝা দরকার। এছাড়া আল্লাহ বললেন, আমি এই চার গুণওয়ালাদেরকে পবিত্র জীবন দান করব। পবিত্র জীবনের ব্যাখ্যা কি? পবিত্র জীবন কেমন জীবনকে বলা হয়, এটাও পরিষ্কারভাবে বোঝা দরকার। তারপর যে আল্লাহ বললেন, আমলের তুলনায় অনেক বেশি পুরস্কার দিব, আমলের তুলনায় পুরস্কারের বেশির পরিমাণটা কত, সেটাও বোঝা দরকার। আবার আল্লাহকে বললেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, এই চার গুণ পুরুষের মধ্যে থাকলে সে যেমন যেই পুরস্কার পাবে, চার গুণ নারীদের মধ্যে থাকলে তারাও একই পুরস্কার পাবে। এখানে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে পেলাম, সেটা হল আল্লাহর কাছে নারী পুরুষ এক ব্যাপারে সমান। কোন ব্যাপারে আল্লাহর কাছে নারী পুরুষ সমান? পুরস্কার পাওয়ার বেলায়। চার গুণওয়ালা পুরুষ আল্লাহর কাছে যে পুরস্কার পাবে, চার গুণওয়ালা নারীও আল্লাহর কাছে একই পুরস্কার পাবে। তাহলে নারী পুরুষ সমান কোন ক্ষেত্রে? আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায়। কাজের বেলায় নারী পুরুষ সমান নয়, নারী পুরুষের যোগ্যতা সমান নয়, কাজ সমান নয়, কর্মস্থল সমান নয়। পুরুষের যোগ্যতা আলাদা, নারীর যোগ্যতা আলাদা। তাই পুরুষের কাজ আলাদা, নারীর কাজ আলাদা। পুরুষের কর্মক্ষেত্র আলাদা, নারীর কর্মক্ষেত্র আলাদা। তিন ক্ষেত্রে পৃথক, এক ক্ষেত্রে সমান। নারী পুরুষ তিন বেলায় পৃথক, যোগ্যতার বেলায় পৃথক, নারী পুরুষের যোগ্যতা সমান নয়। দ্বিতীয়, নারী পুরুষের কাজের বেলায় ব্যবধান, নারী পুরুষের কাজ এক সমান নয়। তিন নম্বর, নারী পুরুষের কর্মক্ষেত্র আলাদা, নারী পুরুষের কর্মক্ষেত্র সমান নয়। শুধুমাত্র আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। যেহেতু আল্লাহ বলেছেন মিন যাকারিন আও উনসা, চার গুণওয়ালা মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, পুরুষটাকেও পবিত্র জীবন দান করব, নারীটাকেও পবিত্র জীবন দান করব, পুরুষকেও আমলের তুলনায় বহুগুণ বেশি পুরস্কার দেব, নারীটাকেও আমলের তুলনায় বহুগুণ বেশি পুরস্কার দেব। আমার কাছে আজকে অনেকে আবদার করেছেন, আজকের এই মাহফিলে অনেক মা বোনেরাও এসেছেন, অনেক ক্ষেত্রেই ওয়াজ নসিহত যাই কিছু করা হয় মা বোনদের ব্যাপারে আলাদা কিছু বলা হয় না, এই জন্য তারা অনেক সময় মা বোনদের খোরাক পান না। এই জন্য এই আজকের এই মাহফিলে মা বোনদের সম্পর্কেও যেন কিছু কথা বলি। বুঝে থাকলে বলুন, আয়াতের মধ্যে আল্লাহ শুধু পুরুষের কথা বলেছেন না নারীদের কথাও? চার গুণওয়ালা মানুষটা পুরুষ হইলে যে পুরস্কার পাবে আল্লাহর কাছে, চার গুণওয়ালা মানুষটা নারী হইলেও সেই একই পুরস্কার পাবে আল্লাহর কাছে। গুণ সাচ্চা হওয়া দরকার, তুমি পুরুষ হও অথবা নারী হও। চার গুণের তালিকাটা আমরা প্রথমেই স্মরণ রাখি, ঈমান, আমল, সহিনিয়ত, নবীর তরিকা। চার গুণ কি কি? ঈমান, আমল, সহিনিয়ত, নবীর তরিকা। এই চার গুণ পুরুষের মধ্যে থাকলে সেই পুরুষ আল্লাহর কাছে যে পুরস্কার পাবে, চার গুণ নারীর মধ্যে থাকলে সেই নারীও আল্লাহর কাছে একই পুরস্কার পাবে। তাহলে নারী পুরুষ সমান হইল কোথায়? আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায়। যোগ্যতায় সমান অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও হবে না। নারীর পেটে সন্তান গর্ভে ধারণ করার যোগ্যতা আছে, দুনিয়ার কোন পুরুষের এই যোগ্যতা অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও হবে না। বলুন, যোগ্যতায় সমান না পুরস্কারের বেলায় সমান? পুরস্কারের বেলায় সমান। নারীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন সন্তান প্রসবের যোগ্যতা দান করেছেন, পুরুষের এই যোগ্যতা অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও হবে না। নারীকে আল্লাহ পাক রব্বুল আলমিন সন্তানকে স্তনের দুধ পান করাবার যোগ্যতা দান করেছেন, পুরুষের মধ্যে এই যোগ্যতা অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও হবে না। উদাহরণগুলি বুঝে থাকলে বলুন, যোগ্যতার বেলায় নারী পুরুষ সমান না ব্যবধান? হ্যাঁ ব্যবধান। নারীর তিনটা যোগ্যতা দেখাইলাম যে এই যোগ্যতার কোন একটা যোগ্যতা দুনিয়ার কোন পুরুষের মধ্যে নাই। এবার পুরুষের যোগ্যতা দেখুন, পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবেই মাসিক ঋতুস্রাবের ডিউটি থেকে মুক্ত রেখেছেন। কোন পুরুষের অতীতেও কোনদিন মাসিক ঋতুস্রাব হয়নি, বর্তমানেও হচ্ছে না, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত হবে না। সুতরাং যে নারীর ঋতুস্রাবের ডিউটি আছে, সন্তান গর্ভে ধারণের ডিউটি আছে, যে নারী সন্তান প্রসবের ডিউটি আছে, যে নারীর সন্তান লালন পালনের ডিউটি আছে, সেই নারীকে দিয়েই যদি আপনারা রুজি রোজগার করান, আপনারা কোন কাজটা করবেন? দোকানদারি যদি নারীদেরই করতে হয়, চাকরি যদি নারীদেরই করতে হয়, ব্যবসা যদি নারীদেরই করতে হয়, পয়সা কামানি যদি নারীদেরই করতে হয়, আপনারা কোন কাজটা করবেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কোরআনে বলে দিয়েছেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما انفقوا من اموالهم নারী এবং পুরুষের মধ্যে যত পার্থক্য আছে এর মধ্যে একটা পার্থক্য হলো, উপার্জন করবে পুরুষ আর নারী শুধু ভোগ করবে। উপার্জন করবে কে? ভোগ করবে কে? নারী। উপার্জনের দায়িত্ব পুরুষের, বুক দখলের অধিকার নারী। নারীকে এই অধিকার ইসলাম ছাড়া দুনিয়াতে আর কেউ দিতে পারে না, একমাত্র ইসলাম নারীদেরকে এই মর্যাদা দিয়েছে, এই অধিকার দিয়েছে। যেহেতু নারীর মাসিক ঋতুস্রাবের ডিউটি আছে, এই জন্য তাকে রুজি রোজগার করতে পাঠানো যাবে না। যেহেতু নারীর সন্তান গর্ভে ধারণের ডিউটি আছে, এই জন্য তাকে রুজি রোজগারে পাঠানো যাবে না। যেহেতু নারীর সন্তান প্রসবের ডিউটি আছে, এই জন্য তাকে রোজগারে পাঠানো যাবে না। যেহেতু নারীর সন্তান পালনের ডিউটি আছে, এই জন্য তাকে রোজগারে পাঠানো যাবে না। রোজগারে পাঠাতে হবে কাকে? এই সাতটা ডিউটি যার নাই, তার ডিউটি নাই কার? পুরুষ কি করবে? রোজগার করবে। এখন যদি কোন পুরুষ নারীর ডিউটিগুলি তো পালন করতে পারেই না, নিজের ডিউটিটাও নারীকে দিতে চায়, আছে কি এমন পুরুষ? শুধু বেদিনদের মধ্যে না, মুসলমানের মধ্যেও? মুসলমানের মধ্যে নারীর একটা ডিউটিও সে পালন করতে পারে না, আর নিজের একটা মাত্র ডিউটি ছিল সেটাও নারীকে দিতে চায়। এই পুরুষটা দুনিয়াতে আসলো কোন কাজের জন্য? তোমার দুনিয়াতে কাজ কি? তুমি ঋতুস্রাবের ডিউটিও নিতে পারো না, গর্ভধারণের ডিউটিও নিতে পারো না, সন্তান প্রসবের ডিউটিও নিতে পারো না, সন্তান পালনের ডিউটিও নিতে পারো না, শুধুমাত্র রোজগারের ডিউটিটা তোমার ছিল সেইটাও না রেখে দিতে চাও, তুমি কি গুড়ার ঘাস কাটার জন্য আসছো দুনিয়াতে? তাই আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, নারী পুরুষের মধ্যে যত ব্যবধান আছে এর মধ্যে একটা হল রোজগারের যোগ্যতা পুরুষের মধ্যে আছে, নারীর মধ্যে রোজগারের যোগ্যতা নাই। কেন? ওই চারটা ডিউটির কারণে। কাজেই পুরুষ রুজি করবে, আর পুরুষের রুজি করা সম্পদ নারী শুধু বুক দখল করবে। এমত অবস্থায় কোন পুরুষ যদি বলে রুজি করলাম আমি একা, আমার সেই রোজগারে নারী অংশ নিবে কেন? তাহলে নারীও বলতে পারবে আমি সন্তান পেটে নিলাম একা, তোমাকে বাবা ডাকবে কেন? আমার প্রশ্নের যেই জবাব, তোমার প্রশ্নের সেই জবাব। নারী একা একা সন্তানকে পেটে ধারণের কষ্ট করে, অথচ পুরুষকে বাবা ডাকে, ঠিক তেমনিভাবে পুরুষ একা একা রুজি রোজগারের কষ্ট করবে, আর নারী সেই পুরুষের কষ্টভর্জিত সম্পদ শুধু মুখ দখল করবে। এটা নারীদের প্রতি দেওয়া ইসলামের মর্যাদা এবং অধিকার। আশা করি আপনারা উদাহরণের মাধ্যমে বুঝতে পেরেছেন, নারী পুরুষ যোগ্যতায় সমান না ব্যবধান? পুরুষের যে যোগ্যতা আছে উপার্জনের, সেই যোগ্যতা নারীর নাই, নারীর যে যোগ্যতা আছে পুরুষের সেই যোগ্যতা নেই। এই জন্য কাজে ব্যবধান, যেহেতু যোগ্যতায় ব্যবধান এই জন্য কাজে ব্যবধান। সন্তান গর্ভে ধারণের ডিউটি নারীকেই পালন করতে হবে, সন্তান প্রসবের ডিউটি কাজটা নারীকেই করতে হবে, সন্তান লালনের কাজটা নারীকেই করতে হবে, আর রুজি রোজগারের কাজটা পুরুষকেই করতে হবে। যোগ্যতায় ব্যবধান হওয়ার কারণে কাজে ব্যবধান, আর কাজ ব্যবধান হওয়ার কারণে কর্মক্ষেত্রে ব্যবধান, কর্মস্থল ব্যবধান। পুরুষের কাজের জায়গা আলাদা, নারীর কাজের জায়গা আলাদা। নারীর কর্মক্ষেত্র নির্ণয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলমানের নারীরা, তোমরা তোমাদের বসবাসের ঘরে অবস্থান করো, নারীরা বসবাসের ঘরে থাকো, নারীরা বসবাসের ঘরে থাকো, নারীরা বসবাসের ঘরে থাকো। কথাটা আল্লাহ কুরআন শরীফের সূরায়ে আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন, মুসলমানের নারীরা ঘরে থাকো। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরায়ে আহজাবের 33 নম্বর আয়াত। এখানে যদি কোনো মুসলমানের আপত্তি থাকে যে নারীরা ঘরে থাকবে কেন, তাইলে সূরায়ে আহজাবের 33 নম্বর আয়াত সে মেনে নিল না বিদ্রোহ করল? কুরআনের কোন কথার বিরুদ্ধে এইরকম বিদ্রোহ করার নাম ইমান না মেনে নেওয়ার নাম ইমান? ও ইমান কজনের আছে? ইমান ইমান তো যে মুখে দেখলে ইমান হয় না, ইমান তো একটা যে একটা কিছু জিনিসের নাম ইমান। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন ইমান কি, ইমান কি? ইমানের কমপ্লিট ডেফিনেশন হল আত্তসদিকু বিমা জাহাবিহীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেমাদান আলাইহি। সারমর্ম হল, আগে বলো, জানা না থাকলে ইতিহাস থেকে শিখে নিয়ে বলো যে মোহাম্মদুর রসুলুল্লাহ জীবনে কোনদিন মিথ্যা কথা বলেছেন কিনা? বলেননি। সুতরাং এই সত্যবাদী মানুষটা আল্লাহর কাছ থেকে যা কিছু তোমাদের এনে দিয়েছেন, কি এনে দিয়েছেন? 30 পারা কোরআন। এই সত্যবাদী মানুষটা আল্লাহর কাছ থেকে তোমাদেরকে যা কিছু এনে দিয়েছেন সবগুলিকে সঠিক বলে বিশ্বাস করার নাম ইমান। কোরআনের কত কথাকে সত্য বলে বিশ্বাস করার নাম ইমান? সব কথা। নারীদের ঘরে থাকতে হবে এই কথাটা ছাড়া, এই কথাটা ছাড়া না, এই কথাটা সহ ইমান গেল কোথায়? হাজার হাজার মুসলমানেরা বলে আলেমদেরকে, হুজুর এই দুর্যুগে দুর্দিনে বিপদে আপদে আপনারা আল্লাহর কাছে দোয়া করেন। আলেমরা দোয়া করেন আর সবে মিলে আলেমদের সাথে হাত মিলে আমিন আমিন আমিন কয়। দুর্দিন গুছে না, বিপদ আপদ গুছে না, ঘটনা কি, দোয়া যায় কোথায়? এটা বুঝুন, একটা ঘটনার মাধ্যমে দোয়া যায় কোথায়? হযরত মুসা আলাইহিস সালামের যুগে একবার বৃষ্টি বন্ধ হয়ে গেল, যে কারণে ফসল নষ্ট হওয়া শুরু হল। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন, প্রত্যেকেই যার যার গুনার কথা স্মরণ করো এবং মনে মনে তওবা করে গুনাহ ছেড়ে দাও, আমার কাছে আসো, তোমাদেরকে নিয়ে দোয়া করবো, আল্লাহ রহমতের বৃষ্টি দেবেন। যেহেতু আল্লাহ বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের গুনাহ থেকে মাফ চাও আল্লাহর কাছে, তাহলে আল্লাহ দয়া করে তোমাদেরকে রহমতের বৃষ্টি দিবেন। রহমতের বৃষ্টির যখন দরকার হয় তখন কি করতে হয়? গুনাহ ছেড়ে দিয়ে গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হয়। এটা হল রহমতের বৃষ্টি বন্ধ হলে যা পাওয়ার ব্যবস্থা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তাই মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন, তোমরা গুনাহ ছেড়ে দাও এবং আমার আমার কাছে আসো, তোমাদেরকে নিয়ে দোয়া করি আল্লাহর কাছে, যার যার গুনার জন্য তওবা করো। উম্মত আসলো নবীর কাছে, নবী উম্মতকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, হে আল্লাহ আমাদের যার যত গুনাহ আছে আমরা তওবা করে ছেড়ে দিলাম, আর জীবনে কোনোদিন গুনাহ কেউ করব না, দয়া করে আমাদেরকে মাফ করে দাও এবং রহমতের বৃষ্টি নাজিল করে দাও। দোয়ার ভিতরেই আল্লাহ মুসা নবীর কাছে ওহী পাঠিয়ে দিলেন, দোয়া শেষে না দোয়ার ভিতরে ওহী পাঠাইয়া বললেন, মুসা নবী আপনার সাথে হাত মিলাইয়া যারা আমিন বলতেছে এদের মধ্যে এখনো একটা লোক এমন আছে যে ভবিষ্যতে আরো গুনাহ করার ইচ্ছা আছে তার, সবারই না একটা মাত্র লোক, এই লোকটা যতক্ষণ পর্যন্ত আপনার সাথে হাত মিলাইয়া আমিন বলবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। এবার বলো না, আলেম বড় না নবী বড়? আলেম বড় না নবী বড়? বর্তমান দুনিয়ার সমস্ত আলেমের চেয়ে মুসা নবী কি বড় না? মুসা নবীকে আল্লাহ জানায় দিলেন, একটা গুনাগারের এখনো গুনাহ করার ইচ্ছা আছে ভবিষ্যতে, সে আপনার সাথে হাত মিলে আমিন বললে আপনার দোয়া কবুল হবে না। এবার বলুন তো, আপনারা যে আলেমদেরকে ফরমাশ দিয়া দোয়াগুলি করান, এই দোয়াগুলি যায় কোথায়? এই দোয়াগুলি যায় কোথায় বোঝার জন্য একটা গল্প বলি শুনুন। একটা লোক একজন বুজুর্গের কাছে বলল, হুজুর আমার কোন সন্তান আদি নেই, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাকে সন্তান দেন। তিনি দোয়া করে দিলেন, এক বছর পরে এসে বলল, আমার তো কোনো সন্তান আদি হইল না, আবার দোয়া করে দিই। আবার দোয়া করে দিলেন, পরের বছর আবার এসে বলে, আমার তো কোনো সন্তান হইল না, আপনি কি দোয়া করেন? হুজুরের বিরক্ত আসলো, বিরক্তি আসলো, হুজুর জিজ্ঞাসা করলেন, তুমি বিয়া কয়টা করছো? কয় না বিয়া করছি না। এবার বলেন তো, এই বড় হুজুরের দোয়া যায় কোথায় যে বিয়া করছে না? বিয়া করছে না লোকের জন্য বড় হুজুরের দোয়া করলে দোয়া যেখানে যায়, যার যার গুনার থেকে তওবা করছে না লোকেরা, হুজুরের কাছে দোয়া চাইলে দোয়া কবুল না হইয়া সেখানেই যায়। পরিষ্কার হইল কথা? দোয়া যায় কোথায়? হযরত মুসা আলাইহিস সালাম দোয়া একটু সময়ের জন্য বন্ধ রাখল, বন্ধ রেখে বললেন, তোমরা যারা আমার সাথে আমিন বলেছ তোমাদের মধ্যে একটা লোক এমন আছে যার ভবিষ্যতে আরো গুনাহ করার ইচ্ছা আছে, সে যতক্ষণ পর্যন্ত এখানে বসা থাকবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না। তুমি তো মনে মনে জানো কে আরো ভবিষ্যতে গুনাহ করার ইচ্ছা রাখো, তুমি এখান থেকে চলে যাও। ওই লোকটার তখন সমস্যা হইল যে এই মুহূর্তে যদি আমি এখান থেকে চলে যাই, সমাজের মানুষের কাছে আমি চিরকাল চিহ্নিত হইয়া থাকবো যে আমার গুনার কারণে আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ ছিল। লোকটা মনে মনে আল্লাহকে বলে, আল্লাহ আমাকে আর কলঙ্ক করিও না, আল্লাহ তুমি জানো আর আমি জানি, কথা দিলাম আর জীবনে কোনোদিন গুনাহ করব না। সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি যখন শুরু হয়ে গেল, এই লোকটা কি কথাগুলি মুসা আলাইহিস সালামকে শোনাইয়া বলছিল না মনে মনে? মুসা নবী তো আর এই লোকে কি আল্লাহর সাথে কি কন্টাক্ট করছে তা তো আর জানেন না। বৃষ্টি যখন শুরু হয়ে গেল, তখন মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি আমাকে বললেন কি আর আপনি করলেন কি? আমাকে বললেন একটা ভাবিষ্ট এখনো আছে যার ভবিষ্যতে আরো পাপ করার ইচ্ছা আছে, সে এখানে থাকলে দোয়া কবুল হবে না, কেউ তো এখান থেকে গেল না, দোয়া কিভাবে কবুল হইল, বৃষ্টি কিভাবে হইল? আল্লাহ বলেন, মুসা নবী যে পাপিষ্টের কারণে রহমতের বৃষ্টি বন্ধ ছিল তার কারণে তাড়াতাড়ি বৃষ্টি দিলাম। মুসা নবী জিজ্ঞাসা করলেন সে কি করেছে? আল্লাহ বলেন সে আমার সাথে দিলে দিলে কন্ট্যাক্ট করেছে, আর জীবনে কোনোদিন গুনাহ করবে। এবার বলুন দোয়া কবুলের ব্যবস্থা কি? কিরকম তোবা? ভবিষ্যতে আরো গুনাহ করার ইচ্ছা মনে রাখিয়া, ভবিষ্যতে আরো গুনাহ করার ইচ্ছা রেখে তোবা, এটার নাম তওবা নয়। কাজেই বর্তমান দুনিয়াতে মুসলমান যত বড় সমস্যায় পড়ুন, যত বড় বিপদে পড়ুন, যত বড় টেনশনে পড়েন, যতক্ষণ পর্যন্ত নিজের অবস্থার সংশোধন হবে না ততক্ষণ পর্যন্ত মুসা নবীর থেকে বড় কোনো আলেম পাবেন না যার দ্বারা দোয়া করাইয়া কবুল করাইয়া ফেলবেন। দোয়া কবুল হওয়ার এক নম্বর শর্ত হইল গুনাহ ছেড়ে দিতে হবে, যার যে গুনাহ করার অভ্যাস আছে সেটা ছেড়ে দিতে হবে। এবার বলুন তো, বর্তমান দুনিয়াতে মনে হয় ফোনে 200 কোটি মুসলমান আছে, আমেরিকা, লন্ডন, সৌদি আরব, বাংলা, এশিয়া মিলাইয়া সারা দুনিয়াতে প্রায় 200 কোটি মুসলমান আছে। এরা সবাই তো নিজেদেরকে নিজেরা ইমানদার বলে, মুসলমানে নিজেদেরকে নিজেরা ইমানদার বলে না? আল্লাহদের সুরায় আহজাবের 33 নম্বর আয়াতে বললেন, নারীরা ঘরে থাকো। এই কথায় কতজন মুসলমানের বিশ্বাস আছে? কতজন মুসলমানের? কোন সুরার কত নম্বর আয়াত? সুরায় আহজাবের 33 নম্বর আয়াতটা সারা, বাকি আয়াতগুলি বিশ্বাস করার নাম ইমান না? এই আয়াতটা সহ ইমান আমাদের গেল কোথায়? দোয়া কেন কবুল হয় না? বিপদ কেন মুক্ত হয় না? সমস্যা কেন দূর হয় না? বুঝতে হবে কোথায় রূপ, ঔষধ সেখানেই দিতে হবে। এরপরে বলে, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মুসলমানের নারীরা বসবাসের ঘরে থাকবে, এটা আল্লাহর বিধান। কারণ কি? দুই কারণ। মুফাসসিরিন কেরাম লিখেছেন, মুসলমানের নারী ঘরে থাকবে কেন, তার দুইটা কারণ। একটা কারণ হল, ও কারণে যদি মুসলমানের নারী ঘর থেকে বের হয়ে ফতে গাছে ঘোরাফেরা করে, তাহলে তার মান ইজ্জতটাও ফতে গাতেই লুণ্ঠিত হবে। নারী যদি ও কারণে ঘর থেকে বের হয়ে ফতে গাছে অভাবে ঘোরাফেরা করে, তাহলে নারীর মান ইজ্জত ফতে গাতেই পুরুষেরা লুটে নিয়ে যাবে। এটা কি এখনো চোখে আঙ্গুল দিয়া দেখাবার বাকি রইল? যে নারীরা ফতে গাছে অবাধে ঘোরাফেরা করে, এর মান ইজ্জত বলতে কিছু আছে না, ফতে গাটেই শেষ, ফতে গাটেই শেষ। এই হল এক কারণ, আল্লাহ মুসলমানের নারীকে ঘরে থাকতে বলেছেন কেন, এক কারণ। ও কারণে যদি ফতে গাছে ঘোরাফেরা করো, তোমার মান ইজ্জত ফতে গাটেই যাবে। কজন মুসলমান নারীর মান ইজ্জত আছে বর্তমান দুনিয়ায়? ফতে গাটেই তো মান ইজ্জত শেষ। কার দোষে? আমার কথা বুঝে থাকলে বলুন। মুসলমানের নারীদের মান ইজ্জত ফতে গাটেই শেষ হয়ে গেল, কার দোষে? নিজেদের দোষে, নিজেদের দোষে। আল্লাহ বলেছেন ঘরে দেখো, আমি বাইরে ফেলে দিয়েছি। দুই নম্বর কারণ, নারীদের জীবনে যে ডিউটিগুলি আছে, মাসিক ঋতুস্রাবের ডিউটি, এটা পথে ঘাটে পালন করা সুবিধা না বসবাসের ঘরে পালন করা সুবিধা? সন্তান গর্ভে নিয়া দিন দিন রাত কাটাবার ডিউটি পথে ঘাটে পালন করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের ডিউটি পথে ঘাটে পালন করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান লালন পালনের ডিউটি পথে গাছে সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে নারীকে আল্লাহ মুসলমানের নারীকে বসবাসের ঘরে থাকতে বললেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কত কারণে? দুই কারণে। এক নম্বর, পথে ঘাটে তোমার মান ইজ্জত যাবে না যদি বসবাসের ঘরে থাকো। দুই নম্বর, তোমার যে আলাদা ডিউটি আছে, যে ডিউটি দুনিয়ার কোন পুরুষ তোমার তোমাকে হেল্প করতে পারবে না, ওইগুলি পালন করার উপযোগী পরিবেশ হইল বসবাসের ঘর। তারপরে বলেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হ্যাঁ, মুসলমানের নারী বসবাসের ঘরে থাকবে এই দুইটা কারণে। এর ভিতর দিয়া মাঝে মধ্যে বসবাসের ঘরের বাইরে যাওয়ারও দরকার পড়বে। মুফাসসিরিন কেরাম লিখেছেন, মুসলমানের নারী তিন কারণে বাড়ির বাইরে যাইতে পারে, নিজের ইচ্ছা মতো না তিন কারণে। ইচ্ছা মতো চলাফেরার নাম ইসলামী জীবন না মন গড়া জীবন? আর কোরআনের বিধান মতো জীবনযাপন মন গড়া জীবন না ইসলামী জীবন? ইসলামী জীবন। কজন মুসলমান ইসলামী জীবন যাপন করে আর কজন মুসলমান মন গড়া জীবন যাপন করে? মুফাসসিরিন কেরাম লিখেছেন, দুই কারণে মুসলমানের নারী বসবাসের ঘরে থাকবে, তিন কারণে ঘরের বাইরে যাইতে পারবে। কারণে ঘরে থাকবে, কারণে বাইরে যাইতে পারবে? তিন কারণে মুসলমানের নারী ঘরের বাইরে যাইতে পারে। এক নম্বর, যে ধর্মের কাজ নারীর জন্য বসবাসের গড়ে করলে আদায় হয় না, বসবাসের গড়ে ধর্মের যে কাজটা করার সুযোগ নাই, সেই ধর্মের কাজটার জন্য নারী বসবাসের ঘর থেকে দর হতে পারে। যেমন যে নারীর উপর হজ ফরজ হইল, বসবাসের ঘরে বসে হজ হবে না ঘর থেকে বেরোতে হবে? হজের জন্য যদি কোনো নারী ঘর থেকে বের হয়, এটা কোন কারণে বের হলো? ধর্মীয় কাজে। কোন কাজে? ধর্মীয় কাজে। ধর্মের সকল কাজ নয়, কিন্তু ধর্মের যে কাজ নারীর পক্ষে বসবাসের ঘরে করে সম্ভব নয়, সেই কাজটা, যেমন হজ, বসবাসের ঘরে বসে হজ করা সম্ভব নয়। ঠিক তেমনি ভাবে যে পরিমাণ লেখাপড়া না করলে মুসলমানের মতো জীবনযাপন করা যায় না, সেই পরিমাণ লেখাপড়া যদি বসবাসের ঘরে করার সুযোগ না থাকে, তাহলে ঘর থেকে বের হয়ে যেখানে গেলে লেখাপড়া করতে পারে সেখানে যেতে পারবে মুসলমানি জীবনযাপনের জন্য? এটাও ধর্মীয় কাজের অন্তর্ভুক্ত। পাঁচ বেলার ফরজ নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে বলেছেন ঘর থেকে বের হয়ে মসজিদে যেতে, নারীদেরকে নয়। পাঁচ বেলার ফরজ নামাজ নারীরা বসবাসের ঘরে বসে বসেই পড়বে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাইরু মাসাজিদিন নিসাইকারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। নারীদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কোণা। পুরুষ মসজিদে গিয়া জমাতে নামাজ পড়লে যেই স্বভাব পাবে, নারী ঘরের কোণায় একা নামাজ পড়লে সেই স্বভাব পাবে। আগেই বলেছি কাজে ব্যবধান পুরস্কারে সমান, কাজে ব্যবধান পুরস্কারে সমান। পুরুষ মসজিদে গিয়া জমাতের সাথে নামাজ পড়লে যেই পুরস্কার, নারী ঘরের কোণায় একা নামাজ পড়লে সেই পুরস্কার। পুরুষ যদি অকারণে মসজিদে না গিয়া ঘরে একা একা নামাজ পড়ে নেয়, নামাজ হবেই না, না সওয়াব নষ্ট হবে? হ্যাঁ, নামাজ হয়ে যাবে কিন্তু সওয়াব নষ্ট হবে। ঠিক তেমনি ভাবে নারীও যদি মসজিদে গিয়া জমাতে সামিল হয়, নামাজ হয়ে যাবে কিন্তু সওয়াব নষ্ট হবে। কথা বুঝতে পারতেছেন কিনা দেখুন। পুরুষ একা একা ঘরে নামাজ পড়ে সওয়াব নষ্ট করলে দুনিয়ার কিছু স্বার্থ হয়, নারী মসজিদে গিয়া জমাতে সামিল হইলে দুনিয়ার স্বার্থও নষ্ট হয়, নামাজের সওয়াবও নষ্ট হয়। পুরুষ যদি একা একা ঘরে নামাজ পড়ে, নামাজের সওয়াব নষ্ট হইল কিন্তু দুনিয়ার কিছু স্বার্থ হইল। কি স্বার্থ? মসজিদে আসা যাওয়ার সময়টা বাঁচল। আর যদি গাড়ি নিয়ে মসজিদে আসা যাওয়া করতে হয়, তাহলে আসা যাওয়ার তেলটাও বাঁচল। বলুন, পুরুষ যদি মসজিদে না গিয়া একা একা ঘরে নামাজ পড়ে, সময় বাঁচল, তেল বাঁচল, নষ্ট হইল সওয়াব, আর স্বার্থ হাসিল হইল দুনিয়ার। পক্ষান্তরে নারী যদি মসজিদে যায় জমাতে সামিল হওয়ার জন্য, সওয়াবও নষ্ট, তেলও গেল, সওয়াবও গেল, তেলও গেল, নাকি? নারী যদি মসজিদে গাড়ি নিয়ে নামাজ পড়তে যায়, তেলও গেল, সওয়াবও গেল। অথবা নারী যদি পায়ে হেঁটে মসজিদে নামাজ পড়তে যায়, সময়ও গেল, সওয়াবও গেল, এটা কয় আমও গেল, সালাহও গেল, কুল্লাহ। কাজেই নারীদের মসজিদে জমাতে সামিল হওয়া সওয়াবের কাজ নয়, ফ্যাশন। সওয়াব না ফ্যাশন? ফ্যাশন ছাড়েন, আল্লাহর সহিহ নিয়তে আল্লাহর গুলামির জন্য এবাদত বন্দেগী করেন, এবাদত বন্দেগীকে ফ্যাশন বানাইবেন না। পাঁচ বেলার নামাজের জন্য, জমাতের জন্য, পুরুষের জন্য মসজিদে জমাতের সাথে নামাজ পড়া সুন্নত, নারীদের জন্য নয়। জুমার নামাজ পুরুষের উপর ফরজ, নারীর উপর ফরজ নয়। ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব, নারীর জন্য ওয়াজিব নয়। পাঁচ বেলার নামাজের জমাত পুরুষের জন্য সুন্নত, নারীর জন্য সুন্নত নয়। দেখুন, সমান সমান হইল না ব্যবধান? আল্লাহ যেখানে ব্যবধান করে দিলেন, রাসুল যেখানে ব্যবধান করে দিলেন সেখানে সারা দুনিয়ার প্রায় সমস্ত মুসলমান আদাগল খাইয়া লাগছে সমান করার জন্য। কেউ সমান অধিকার কইয়া রাস্তায় বাইর কইরা নিতে চায়, আর কেউ সমান কইয়া মসজিদে আনিয়া নারীদেরকে হাজির করতে চায়। বর্তমান দুনিয়াতে যারা নারী পুরুষ সমান বলে এরা দুই দল, একদল দুনিয়াদার আর একদল লিবাসে পোশাকে দিনদার। দুনিয়াদার যারা নারী পুরুষ সমান কয়, এরা সমান অধিকারের স্লোগান দিয়া নারীদেরকে রাস্তায় গাছে বাইর কইরা নিয়ে গেছে এবং নারীদের মানিজ্য পথে গাছে জালুন্টিত হওয়ার হইয়া গেছে। এরা সমান অধিকার বলার উদ্দেশ্য কি? পথে ঘাটে এদেরকে উপভোগ করার সুযোগ করিয়া নেওয়া। আর যারা বলে এবাদত বন্দিগির বেলায় নারী পুরুষ সমান ব্যবধান নাই, এরা অন্তত মুসল্লি নমাজি নারীদেরকে তো পথে ঘাটে দেখতে পারে না, মসজিদে নিয়ে দেখতে যায়। এরা কোথায় নিয়ে দেখতে যায়? মসজিদে নিয়ে দেখতে যায়। আল্লাহ রসুল কি বলেছেন, নারীদের শ্রেষ্ঠ মসজিদ কোনটা? ঘরের কোনা। একজন মেয়ে লুকে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ওগো আল্লাহর রাসুল, আমার মনে চায় মদিনা শরীফের মসজিদে আপনার পিছনে জমাতের সাথে নামাজটা পড়তাম। কারণ হাদিস শরীফে উল্লেখ আছে মদিনা শরীফের মসজিদে জমাতে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সমান তপ পাওয়া যায়। বুঝে থাকে বলুন, মদিনা শরীফের জমাতে সামিল হইলে এক রাকাতে কত রাকাতের তপ? এই কারণে একটা মেয়ে লোকে রসুলকে বলে, এই সওয়াবের জন্য আমি আপনার পিছনে মদিনা শরীফের মসজিদের জমাতে শরীক হইতে চাই। আল্লাহ রসুল ওই মেয়ে লোকটাকে বলেন, এই সবটাই তুমি পাবে ঘরের কোনায় একা একা ভরলে। বুঝে থাকলে এবার বলুন, মেয়ে লোকের নমাজের পরিপূর্ণ সওয়াব কোথায়? মসজিদে না ঘরে? জমাতে না একা একা? একা একা। আমাদের সমাজে কিছু লিবাসদারী লোক আদা জল খাইয়া লাগছে নারীদেরকে মসজিদে হাজির করার জন্য। এদের আমা যাইব, সলা যাইব, আন যাইব মানে নমাজের সওয়াব যাইব, সলা যাইব মানে দুনিয়ারও ক্ষতি হইব, সময়ও যাইব, তেলও যাইব। কথা বুঝলেন কিনা দেখুন। কাজেই ধর্মীয় দরকারে যে নারী বাড়ির বাইরে যাইতে পারবে, তিন দরকারে নারী বাড়ির বাইরে যাইতে পারে। এক নম্বর ধর্মীয় দরকার। ধর্মীয় দরকার বলতে জুম্মার নমাজের জন্য, ধর্মীয় দরকার বলতে ঈদের নমাজের জন্য, ধর্মীয় দরকার বলতে পাঁচ বেলার নমাজের জমাতের জন্য, না হজ এবং ইসলামী শিক্ষার জন্য। হ্যাঁ, হজ ঘরে বসে হয় না, এইটার কারণে নারী ঘর থেকে বের হতে পারে। ইসলামী শিক্ষা যে নারীর ঘরে বসে হয় না, ওই নারী ঘরের বাইরে যেতে পারে। জুম্মার নমাজ নারীর উপর ফরজই নয়, এটার জন্য ঘর থেকে বের হবে কেন? ঈদের নমাজ ওয়াজিবই নয় নারীর উপর, ঈদের জন্য ঘর থেকে বের হবে কেন? পাঁচ বেলার নমাজ জমাতে পড়া নারীর জন্য সুন্নতই নয়, তারাবির নমাজ জমাতে পড়া নারীদের জন্য সুন্নতই নয়, ঈদের জন্য ঘর থেকে বের হবে কেন? পরিষ্কার বুঝলেন কিনা দেখুন। গেল এক নম্বর কারণ, যে তিন কারণে নারী ঘর থেকে বের হতে পারে, এর মধ্যে একটা হল ধর্মীয় কারণ। ধর্মীয় কারণের ব্যাখ্যাটা বুঝলেন কিনা দেখুন। এই ব্যাখ্যাটা না জানার কারণে অনেকে ঢালাওভাবে সর্বাবস্থায় নারীদেরকে ঘর থেকে বের করে মসজিদে হাজির করতে চায়। এরা ভুল পথে আছে, এদের কথায় যারা চলবে এরা নামও যাবে, সারাও যাবে। দুই নম্বর কারণ, ব্যক্তিগত কারণ। একটা নারী যদি তার মাকে দেখতে চায়, নিজের ঘরে বসে যদি মাকে দেখা সম্ভব না হয়, একটা মেয়ে যদি তার বাবাকে দেখতে চায়, তার ভাইকে দেখতে চায়, তার বোনকে দেখতে চায়, তার চাচাকে দেখতে চায়, তার মামাকে দেখতে চায়, এদেরকে যদি নিজের ঘরে বসে দেখা সম্ভব না হয়, যেখানে গেলে দেখা যাবে সেখানে যেতে পারে, এটা কোন কারণ? এটা তার ব্যক্তিগত কারণ। কোন নারী যদি কোনো সম্পদ বেচা কিনা করে, আর সম্পদের বেচা কিনার দলিল যদি ঘরে বসে করা না যায়, তাহলে যেখানে গেলে দলিল করা যায় সেখানে যেতে পারে, কোন কারণ? ব্যক্তিগত কারণ। এই ব্যক্তিগত কারণেও নারী ঘরের বাইরে যেতে পারে। গেল দুই নম্বর কারণ। তিন নম্বর কারণ, যে নারীটা আর্থিক সংকটে পড়েছে। আর্থিক সংকট বলতে, যে নারীকে উপার্জন করে খাওয়াবার মতো কোনো পুরুষ নাই, বাবাও নাই, স্বামীও নাই, ভাইও নাই, এমন কোন পুরুষ নাই যে পুরুষটাকে উপার্জন করে খাওয়াতে পারে, এবং সরকারও যদি ওই নারীকে ভাতা না দেয়, উপার্জন করে খাওয়াবার মতো নিজের কোনো আত্মীয় পুরুষও নাই, এবং এই অসহায় নারীটাকে সরকারও যদি কোনো ভাতা না দেয় তাহলে ওই নারীটা স্বাভাবিক অবস্থায় আছে না আর্থিক সংকটে পড়েছে? এই রকম আর্থিক সংকটে পড়েছে যেই নারী, সেই নারীটা ঘর থেকে বের হয়ে যেখানে গেলে দুই পয়সা রুজি করতে পারবে, যেখানে গিয়া কাজ করলে পয়সা কামাই করতে পারবে, সেখানে যাইতে পারে। এটি হল তিন নম্বর কারণ। নারী তিন কারণে, মুসলমানের নারী তিন কারণে ঘর থেকে বের হতে পারে। এক নম্বর ধর্মীয় কারণ, দুই নম্বর ব্যক্তিগত কারণ, তিন নম্বর আর্থিক সংকট। তিনটা কারণ সবিস্তারে বুঝলেন কিনা? এই তিন কারণে যখন মুসলমানের নারী ঘর থেকে বের হবে, কিভাবে বের হবে তার বিবরণ দিয়ে আল্লাহ সেই একই আয়াতে সুরায় আহজাবের ৩৩ নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে মুসলমানের নারীরা তোমরা দুই কারণে বসবাসের ঘরে থাকো, আর তিন কারণে যদি ঘর থেকে বের হও তাহলে অসভ্য নারীদের মতো বের হইও না। তিন কারণে যদি ঘর থেকে বের হও অসভ্য নারীদের মতো বের হইও না। মুফাসসিরিন কেরাম লিখেছেন, আল্লাহ যে বললেন তিন কারণে যদি মুসলমানের নারী ঘর থেকে বের হয় অসভ্য নারীদের মতো যেন বের না হয়। এখানে আল্লাহ অসভ্য নারী বলতে কি বুঝাইলেন? মুফাসসিরিন কেরাম পরিষ্কার ভাষায় লিখেছেন, অসভ্য নারী বলতে বেভদ্দা নারী বুঝাইছেন। মুসলমানের নারী তিন কারণে যদি ঘর থেকে বের হয় অসভ্য নারীদের মতো বের হবে না, বেপর্দা হইয়া বের হবে না, পর্দার সাথে বের হবে। তিন কারণে মুসলমানের নারী ঘর থেকে বের হতে পারে কিনা? বলুন, অসভ্য নারীদের মতো না সভ্য নারীদের মতো? এখানে আল্লাহ অসভ্য নারী বলতে কোন নারী বুঝাইছেন? বেপর্দা নারী বুঝাইছেন। মুফাসসিরিন কেরাম লেখেন, বেপর্দা নারীকে আল্লাহ অসভ্য বললেন কেন? তার কারণ হল অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকারিনী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় আর আদালতে যদি তাদের জিনা সাব্যস্ত হয়, তাহলে সরকারের দায়িত্ব হল এই জিনাকারিনী নারীকেও একশত বেত্রাঘাত করা এবং জিনাকার পুরুষকেও একশত বেত্রাঘাত করা। কার দায়িত্ব? সরকারের। জিনা আদালতে সাব্যস্ত হইলে, আদালতে যদি জিনা সাব্যস্ত হয় তাহলে সরকারের দায়িত্ব হয় নারীটা এবং পুরুষটা যদি অবিবাহিত হয় এবং নিজের ইচ্ছায় যদি জিনা করে থাকে, তাহলে সরকারের দায়িত্ব পুরুষটাকেও একশো বেত্রাঘাত করা, নারীটাকেও একশো বেত্রাঘাত করা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন বেত্রাঘাতের বিধান বলতে গিয়ে পুরুষটার কথা আগে বলেননি, বলেছেন জিনাকারিনী নারীটার কথা আগে বলেছেন। তাকে আগে একশো বেত লাগাও, জিনাকারিনী নারীটাকে আগে একশো বেত লাগাও, জিনাকার পুরুষটাকে তারপরে একশো বেত লাগাও। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, জিনার বিচারের বেলায় আল্লাহ নারীর নাম আগে বললেন কেন? জিনার বিচারের বেলায় কার নাম আগে বলেছেন কেন? তার কারণ, যতক্ষণ পর্যন্ত নারী বেপর্দা হইয়া পুরুষের কাছে না যায় ততক্ষণ পর্যন্ত পুরুষের বাপেও জিনার সুযোগ পায় না। বলুন, পুরুষ জিনার সুযোগ কখন পায়? নারী যখন বেপর্দা হইয়া পুরুষের সামনে যায়, নারী যখন বেপর্দা হইয়া পুরুষের সামনে যায় তখন পুরুষ জিনার সুযোগ পায় মাত্র। সুতরাং জগতে যত জায়গায় যত রকমের জিনা হয়, যত রকমের ব্যভিচার হয়, যত রকমের বদমাশি হয়, যত রকমের ইফতিজিং হয়, যত রকমের মানহানি হয়, যত রকমের নারীর মর্যাদা লুণ্ঠিত হয়, সবগুলির মূল কারণ একদল নারী বেপর্দা হইয়া পুরুষের সামনে যাওয়ার কারণে হয়। তাহলে বেপর্দা হইয়া পুরুষের সামনে যাওয়াটা হইল সভ্য লোকের কাজ না অসভ্য? এই জন্য আল্লাহ বলেন, হে মুসলমানের নারীরা, তিন কাজে যদি বাড়ির বাইরে যাও, তিন কারণে যদি বাড়ির বাইরে যাও, তাইলে অসভ্য নারীদের মতো যাইও না, বেপর্দা নারীদের মতো যাইও না। কারণ বেপর্দা হইয়া নারীরা বাইরে যাওয়ার মানেই হইল পুরুষকে জিনার সুযোগ দেওয়া। এই জন্য সব রকমের জিনা হয় ওই অসভ্য নারীদের কারণে, যে সমস্ত নারীরা বেপর্দা হইয়া পুরুষের সামনে যায়। তাই আল্লাহ বলেন, ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এ মুসলমানের নারীরা, প্রথম কথা হইল বসবাসের ঘরে থাকো। বলুন কত কারণে? দুই কারণে। দ্বিতীয় কথা হল তিন কারণে যদি ঘর থেকে বের হও, বলুন সুরায় আহজাবের ৩৩ নম্বর আয়াত বুঝে থাকলে কত কারণে বের হবে? তিন কারণে বের হবে। কিভাবে বের হবে? বেপর্দা হয়ে বের হবে না, পর্দা সহকারে বের হবে, পর্দা সহকারে বের হবে। পর্দার ব্যাপারে অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ওয়ালা ইউবকুল্লিল মুমিনাতি ওকুল্লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান নারীদেরকে বলুন তারা যেন রাস্তায় চলার সময় দৃষ্টি নিচের দিকে রাখে, রাস্তায় চলার সময় দৃষ্টি যেন নিচের দিকে রাখে, চক্ষু যেন সামলায়, তাহলে তাদের মান ইজ্জত সামাল থাকবে। আগের আয়াতে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন মুসলমান পুরুষদেরকে বলে দিন তারা যেন চক্ষু সামলাইয়া রাখে, তাহলে চরিত্র সংরক্ষণ থাকবে। চক্ষুর সাথে চরিত্রের সম্পর্ক কি? পরের আয়াতে বলেন নারীদেরকে বলুন তারা যেন চক্ষু সামলাইয়া রাখে, তাদের সতীত্ব সংরক্ষণে থাকবে। পুরুষের চরিত্র রক্ষার জন্য চক্ষু সামলানি পূর্ব শর্ত, নারীদের সতীত্ব সংরক্ষণের জন্য চক্ষু সামলানি পূর্ব শর্ত। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন চোখের সাথে পুরুষের চরিত্রের সম্পর্ক কি, চোখের সাথে নারীর সতীত্বের সম্পর্ক কি, এই প্রশ্নের জবাবে অনেক কথা লিখেছেন। সব কথার সারমর্ম হল কোন যুবক পুরুষের চক্ষুই সর্বপ্রথম বদমাইশ হয়, কোন নারীর চক্ষুই সর্বপ্রথম বদমাইশ হয়, চোখের আগে আর কোন অঙ্গ বদমাইশ হয় না। এটা এটাও বোঝার দরকার কথাটা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিনা সর্বমোট ছয় প্রকার, জিনা ছয় প্রকার। প্রথম প্রকারের জিনার নাম চোখের জিনা, দ্বিতীয় প্রকার জিনার নাম মুখের জিনা, তৃতীয় প্রকার জিনার নাম কানের জিনা, চতুর্থ প্রকার জিনার নাম হাতের জিনা, পঞ্চম প্রকার জিনার নাম পায়ের জিনা, ছয় নম্বর জিনার নাম লজ্জাস্থানের জিনা। রসুল কি বলেছেন হাদিস শরীফে জিনা কত প্রকার? ছয় প্রকার। এলোমেলু না সিরিয়াল বাই সিরিয়াল, সিরিয়াল বাই সিরিয়াল হয়ে থাকলে বলুন তো প্রথম জিনা তার নাম কি? চোখের জিনা। রসুল বলেন চোখের জিনা কাকে বলে? একটা যুবতী নারী একটা যুবক পুরুষকে দেখতে কোনো বাধা নাই, একটা যুবক পুরুষ একটা যুবতী নারীকে দেখতে কোনো বাধা নাই, এটার নাম চোখের জিনা, এটার নাম চোখের জিনা। এখান থেকে জিনা শুরু হয়, অভাবে যখন দেখা দেখি হইয়া যায় তখন আর কথা বলতে বাধা থাকে না, এটার নাম আল্লাহ রসুল বলেন এটার নাম মুখের জিনা। অবাধে যখন কথা বলা বলি শুরু হয় তখন কান ফাতিয়া শোনার সুযোগ হয়, আল্লাহ রসুল বলেন এটার নাম কানের জিনা। কথা বলা বলি আর কানে শোনা শুনি যখন চলিয়া যায় তখন হাতে শোয়া পাস করা দরাদরি শুরু হইয়া যায়, রসুল বলেন এটার নাম হাতের জিনা। দরাদরি যখন শুরু হয়ে যায় তখন একটা রেলি আর একটা ফলায়, রসুল বলেন এটার নাম পায়ের জিনা, আর ফলাইয়া গেলে পরেই বদমাশিতে লিপ্ত হয়, রসুল বলেন এটার নাম লজ্জাস্থানের জিনা। আপনাদের রসুলের কথা আপনাদের বিশ্বাস হয়? আমি বলেছি না আপনাদের রসুল বলেছেন, তাহলে রসুল কি বলেছেন? জিনা কোথা থেকে শুরু হয়? চোখের থেকে জিনা শুরু হয়, কই গিয়া শেষ হয়? লজ্জাস্থানে গিয়া শেষ হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ইমানদার পুরুষদেরকে বলে দিন চোখের মধ্যে যেন জিনা বন্ধ রাখে, লজ্জাস্থান পর্যন্ত জিনা ফুলবে না। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ইমানদার নারীদেরকেও বলে দিন চোখ থেকে যেন জিনা বন্ধ করে, লজ্জাস্থান পর্যন্ত জিনা ফুলবে না। এবার বুঝলেন চোখের সাথে চরিত্রের সম্পর্কি, চোখের সাথে সতীত্বের সম্পর্কি। চোখ থেকেই জিনা শুরু হয়, আর চোখের জিনা যে ফিরাইতে পারে না লজ্জাস্থানের জিনা সে ফিরাইতে পারে না, চোখের জিনা সে যে ফিরাইতে পারে লজ্জাস্থানের জিনা সে ফিরাইতে পারে। সবগুলি সরাসরি কোরআনের আয়াতে কি বলছি আপনাদেরকে, কেন? কারণ আমাদের বুঝতে হবে চার গুণওয়ালা নারী হোক পুরুষ হোক, এদের জন্য যে জান্নাতের গ্যারান্টি দিলেন আল্লাহ, এদের জন্য যে পবিত্র জীবনের গ্যারান্টি দিলেন আল্লাহ, চার গুণের প্রথম গুণটা কি? ইমান। কারে কয় এই কোরআন, এই কোরআনের এই কথাগুলির প্রতি অনাস্থা দেওয়ার নয়, কোরআনের এই সমস্ত কথার প্রতি অনাস্থা দেওয়ার নাম ইমান। আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানদার পুরুষদেরকে বলে দিন চক্ষু যেন সামলাইয়া রাখে, অবাধে যেন অবাধে যেন বেগানা নারী যেন না দেখে, তবেই তার চরিত্র সংরক্ষণ থাকবে। ইমানদার নারীদেরকে বলে দিন, অবাধে যেন পুরুষ না দেখে, তবেই তার সতীত্ব সংরক্ষণ থাকবে। কথাগুলি অবিশ্বাস করার নাম ইমান না বিশ্বাস করার নাম ইমান? ইমান বুঝে থাকলে এবার বলুন তো আমাদের কতজনের ইমান ঠিক আছে? আজকাল তো অনেকে কয় আমি নমাজ না হলেও আমার ইমান ঠিক আছে, আমি মদ খাইলেও আমার ইমান ঠিক আছে। ইমান কোন গুড়ার দিবেন নাম বুঝছো তুমি? কিসের নাম ইমান? এজন্য আমাদের পরিষ্কার ভাবে বুঝতে হবে, ত্রিশ পারা কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন সবগুলি সঠিক বলে বিশ্বাস করার নাম ইমান। নারীদেরকে ঘরে থাকতে বলেছেন, সঠিক বলেছেন, বিশ্বাস করার নাম ইমান। আর তিন কারণে বের হতে পারবে বলেছেন, সঠিকভাবে বিশ্বাস করার নাম ইমান। বের হওয়ার সময় বেপর্দা অবস্থায় বের হওয়া যাবে না, পর্দা করে বের হতে হবে, এই কথা বিশ্বাস করার নাম ইমান। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পুরুষদেরকে অবাধে নারী দেখতে নিষেধ করেছেন, যে সঠিক বলে বিশ্বাস করার নাম ইমান। নারীদেরকে পুরুষ দেখতে নিষেধ করেছেন, সঠিকভাবে বিশ্বাস করার নাম ইমান। ইমানের কোন খবর নাই আমল নিয়ে কারাগারি। ইমান থাকলে তো আমলের মূল্য, ইমান না থাকলে আমলের কি মূল্য? আমাদের বাংলাদেশে এক লিখে দেয়নি একটা সৈন্য দিলে দশ হয়। আপনাদের আমেরিকাতে কি লিখে কি দিলে কি হয়? ওয়ান লিখে জিরো দিলে টেন হয়। এই তো একই তো কথা, একই তো কথা। এক লিখে দেয়নি এক শূন্য দিলে দশ হয়, দুই শূন্য দিলে একশ হয়, তিন শূন্য দিলে এক হাজার হয়, চার শূন্য দিলে দশ হাজার। শূন্যর মান আসেনি, জিরুর ভ্যালু আসেনি, কতক্ষণ পর্যন্ত? বাম সাইডে সংখ্যা থাকবে যতক্ষণ পর্যন্ত, যখন দেখলো এক লেখে এক শূন্য দিয়ে দশ হয়েছে, দুই শূন্য দিয়ে একশো হয়েছে, তিন শূন্য দিয়ে এক হাজার হয়েছে, চার শূন্য দিয়া দশ হাজার হয়েছে। কয় তাইলে তো আমার শূন্যই বেলা একের কি দরকার? শূন্য সাইডে রাখছে এক মিটাই লিখে আরো নয় হাজার নয়শো নিরানব্বই রয়েছে না একালি গুড়ার ডিম রয়েছে কেন? দশ হাজার থেকে কত মিটাইল? দশ হাজার থেকে এক গেলে কত দাঁড়ায়? এ সুধা অঙ্ক। হারবেন না, হারবেন না। বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের অঙ্ক ওইরকম, বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের অঙ্ক ওইরকম। তার তসবিও আছে, তার তাহাজ্জুদও আছে, তার নফলও আছে, তার সুন্নতও আছে, তার নামাজের জমাতও আছে, তার তারাবির জমাতও আছে, তার হজও আছে, বসে বসে উমরাও করে, কোরআনের কিছু কিছু কথার তারা ভক্তি। ওই এক মিটানেওয়ালা আর ই হজ করানেওয়ালা ব্যাপারটা ব্যবধান কোথায়? ইমান কি বুঝলা? কিসের নাম ইমান মনে করছো তুমি? খেয়ালি পোলাও খাইতে তো কি কিসের নাম ইমানের? ইমান বলে খেয়ালি পোলাও খাও। যতক্ষণ পর্যন্ত কোরআনের সবগুলি কথাকে সঠিক বলে বিশ্বাস করবে না, ততক্ষণ পর্যন্ত তার পাঁচ বেলার নামাজ, পাঁচ বেলার নামাজের জমাত, তার রমজান মাসের রোজা, তার হজ, তার যাকাত, তার কোরআন তেলাওয়াত, তার তসবি, তার জিকির, তার ওদিফা, তার ইবাদত, তার বন্দেগী সবগুলি কোরআন দিন, যতক্ষণ পর্যন্ত কোরআনের সবগুলি কথাকে সঠিক বলে বিশ্বাস করবে না। যে দায় কিছু করে তার বলে ইমান ঠিক আছে। এই জন্য ইমানের ডেফিনেশনটা খুব বড় রকম আমাদের স্মরণ রাখা দরকার। চার কাজের দ্বারা তো নারী পুরুষের জন্য জান্নাতের গ্যারান্টি। কত কাজ? চার কাজ। চার কাজের প্রথম কাজ কি? ইমান। কারে কয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ত্রিশ পারা কোরআনে যা কিছু বলেছেন সঠিক বলেছেন বিশ্বাস করার নাম ইমান। কোন একটা কথার মধ্যে যদি সন্দেহ থাকে, আল্লাহ এই কথাটা কোন যুক্তিতে কইলেন আমি তো বুঝলাম না। ইমান কিছু গেল না কিছু রইল না সবটুকু গেল? যার সবটুকু ইমান গেল তার ইবাদত বন্দেগী কোন কাজে লাগলো? সাতটা গুড়ার দিন, সাতটা গুড়ার দিন বুঝলেন কিনা? তোমার নামাজ একটা গুড়ার দিন, তোমার রোজা একটা গুড়ার দিন, তোমার হজ একটা গুড়ার দিন, তোমার জাকাত একটা গুড়ার দিন, তোমার তসবি একটা গুড়ার দিন, তোমার তাহাজ্জুদের নামাজ একটা গুড়ার দিন, তোমার বাম দিকে সংখ্যা নাই, কোরআনের একটা কথার উপর তোমার বিশ্বাস নাই। এবার আরেকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি, যে এই ব্যাপারে বর্তমান দুনিয়ার কোটি কোটি মুসলমান আছে যারা নিজের আরে ইমানদার দাবি করে কিন্তু কোরআনের এই কথাটার উপর তার বিশ্বাস নাই। পবিত্র কোরআনের সুরায়ে নিসা এর এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে তোমাদের নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ? তোমাদের কারো পিতা মাতা মারা গেলে যে সম্পদ রেখে মারা যাবে সেই সম্পদে ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে এক অংশ। কোন সুরার কত নম্বর আয়া? সুরায় নিসার এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন, পিতা মাতার ত্যাজ্য সম্পত্তিতে ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে এক অংশ। এখানে এসে বলে কোটি কোটি মুসলমান বর্তমান দুনিয়ার বলে ছেলে যেই বাপের সন্তান, মেয়ে সেই বাপের সন্তান, ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার, ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার, ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলে দুই অংশ ভাবে কেন, মেয়ে এক অংশ ভাবে কেন, মেয়ের প্রতি অবিচার কেন? এই প্রশ্ন এক দুইজন মুসলমানের না, কোটি কোটি মুসলমানের। এরা সবাই ইমানদার না ইমানের বেলায় গুড়ার দিন, ইমানের বেলায় গুড়ার দিন। এদের খপ্পরে যারা পড়েছেন কোরআনের বিধানের প্রতি যে সমস্ত দুষ্ট বুদ্ধিজীবীরা এইরকম সন্দেহ তুলে ধরে, এদের এই তুলে ধরা কথা শুনে যারা সন্দেহে পড়েছেন তাদের জন্য পরিষ্কারভাবে বোঝা দরকার, একটা ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা আর সম্পদে অংশ হয়েছে দুইটা, একটা একটা মেয়ের জীবনে খরচের কোনো খাত নাই তবুও অংশ পাইছে একটা। কথাটা বোঝার চেষ্টা করব। কোরআনের বিধান মতো কোন বাবার ঘরে যদি একটা ছেলে জন্ম হয়, এই ছেলেটাকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। কতদিন ছেলেটা নাবালক থাকবে যতদিন, সাবালক ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয়। কোন বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া, দায়িত্ব না দয়া, দয়া। পক্ষান্তরে বাবার ঘরে যদি ছেলে জন্ম হয় তাহলে, মেয়ে জন্ম হয় তাহলে সাবালক নাবালক কোন প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েটাকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। এবার বুঝে থাকলে বলুন, ছেলে হলার দায়িত্ব কতদিন, মেয়ে ভালার দায়িত্ব কতদিন? ছেলে ভালার দায়িত্ব নাবালক থাকবে যতদিন, মেয়ে ভালার দায়িত্ব বিয়ে না হবে যতদিন। তাহলে জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ে সমান সমান পাইল না, মেয়ে অগ্রাধিকার পাইল? আল্লাহদের অগ্রাধিকার হে কয় সমান অধিকার, হে কত বড় ব্যাপার। হাসলে হবে না, কথাগুলি বুঝতে হবে। বলুন, আল্লাহ ছেলে মেয়েকে সম্পদের মুগ্ধ হলে সমান অধিকার দিয়েছে না মেয়েকে অগ্রাধিকার দিয়েছে? মেয়েকে অগ্রাধিকার দিয়েছে। আল্লাহ যেখানে অগ্রাধিকার দিল সেখানে সমান অধিকারের দাবিটা কি ভাটপারি নয়? এখন বলুন তো, বর্তমান দুনিয়াতে এমন কিছু মুসলমান আছেন যারা সম্পদের মুগ্ধ হলে ছেলে মেয়ের সমান অধিকার চায়? এরা কোন জাতের মুসলমান? আল্লাহ দিলেন অগ্রাধিকার, হেসায় সমান অধিকার। আজকে যদি মুসলমানের সমাজে সমান অধিকার আইন পাশ হয়, আগামীকালই আগামীকালই প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে বলবে, তুই আমারে মোহর দিলে না আমি তোরে মোহর দিব কেন, সমান অধিকার গেল কোথায়? তুই আমারে খোরাক দিলে না আমি তোরে খোরাক দিব কেন, সমান অধিকার গেল কোথায়? তুই আমারে বাড়িঘর দিলে না আমি তোরে বাড়িঘর দিব কেন, সমান অধিকার গেল কোথায়? কথা বুঝতে পারছেন? সমান অধিকারের এই বিস্ফোরণ আসতেছে। এই সমান অধিকারের স্লোগান যারা উঠাইছে এরা কোরআনের বিরুদ্ধে স্লোগান উঠেছে। কোরআনের বিরুদ্ধে স্লোগান উঠাইয়া মুসলমান দাবি করলে এর হল মুমিন তাকে, এর মুমিন কি বুঝছ কোরআন দিন? এবার আমরা বোঝার চেষ্টা করি, ছেলে যেদিন থেকে সাবালক হইল এদিন থেকে তার নিজের লালন পালনের দায়িত্ব নিজেরই, যেদিন থেকে বিয়া করল বউ ভালার দায়িত্ব তার, যেদিন থেকে সন্তান আদি হইল সন্তান ভালার দায়িত্ব তার। বুঝে থাকতে বলুন, ছেলের জীবনে খরচের খাত কথা এক নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন ফলন দুই নম্বর, বিয়ের পর থেকে বউ লালন ফলন তিন নম্বর, সন্তান হওয়ার পর থেকে সন্তানের লালন ফলন। ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা, সম্পদে অংশ পাইছে বেশি পাইল না কম পাইছে? এবার আছে মেয়ের বেলায়, বিয়ের আগ পর্যন্ত ফলবে বাবা, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত ফলবে স্বামী, নিজের লালন ফালনের দায়িত্ব নাই, স্বামী ভালার দায়িত্ব নাই, সন্তান ভালার দায়িত্ব নাই, হাত কথা তার বড় অংশ হয়েছে একটা, যার তিনটা খরচ আছে দুইটা অংশ হয়েছে সে বেশি ভাইল, না যার একটা খরচ নাই সে একটা অংশ হয়েছে সে বেশি ভাইল। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেকে মেয়ের সমান দিলেন না মেয়েকে ছেলের থেকে বেশি দিলেন? বেশি দিলেন। এর ঘরে যারা সমান অধিকার, সমান অধিকার জপে এই জফাটা কি কোরআনের বিরুদ্ধে যায় না? এই এই জফাটা কোরআনের বিরুদ্ধে যায় না? তুমি ইমান কোন জিনিসের নাম বুঝছ? কোরআনের সত্যটা সঠিক বলে বিশ্বাস করার নাম ইমান। কোরআনের সত্যতা সঠিক বলে বিশ্বাস করার নাম ইমান। চিন্তা করে দেখুন বর্তমান দুনিয়াতে যত মুসলমান নিজেদেরকে ইমানদার দাবি করে, ইমান কোথায় আছে? ইমানদার যে দাবি করে ইমান আছে কোথায়? এবার আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন চার গুণে গুণান্বিত পুরুষ এবং নারী সবাইকে পবিত্র জীবনের সুসংবাদ দান করেছে। চার গুণের প্রথম গুণের নাম, এতক্ষণ ইমান সম্পর্কে যত সামান্য আলোচনা হল, চার গুণের প্রথম গুণের নাম ইমান। এই চার গুণ কোন পুরুষের মধ্যে থাকলে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে, এই চার গুণ কোন নারীর মধ্যে থাকলে সেও আল্লাহর কাছে একই পুরস্কার পাবে। সুতরাং নারী পুরুষ সমান কোথায়? সম্পদের বন্টনের বেলায়। সম্পদ বন্টনের বেলায় নারী পুরুষ সমান না নারীর অগ্রাধিকার? ভালো রকম স্মরণ রাখুন, দুনিয়ার জীবনে যত সম্পদ মুগ্ধহল করার মতো আছে সমস্ত সম্পদে ইসলাম নারীকে দিয়েছে অগ্রাধিকার, অগ্রাধিকার, অগ্রাধিকার, কোথাও সমান অধিকার নাই। সকল সম্পদের মুগ্ধ হলে ইসলাম নারীকে পুরুষের উপর কি দিয়েছে? অগ্রাধিকার দিয়েছে। কোরআন অগ্রাধিকার দিয়েছে, সমান অধিকার বললে একদিকে নারীর অধিকার খর্ব করা হইল, অপরদিকে কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করা হইল। এই বিদ্রোহের নাম ইমান নয়। তাহলে আল্লাহর দরবারে পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষ সমান, যোগ্যতার বেলায় সমান না ব্যবধান, কাজের বেলায় সমান না ব্যবধান, কর্মস্থলের বেলায় সমান না ব্যবধান? এই তিনটা উদাহরণ শেষ করেছি বলে, যোগ্যতায় ব্যবধান কিভাবে উদাহরণ দিয়েছি, কাজের বেলায় ব্যবধান কিভাবে উদাহরণ দিয়েছি, কর্মস্থলের বেলায় ব্যবধান কিভাবে উদাহরণ দিয়েছি। এবার বলুন, পুরুষ চাকরি করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, রুজি রোজগার করবে, বসবাসের ঘরে না ঘরের বাইরে? হ্যাঁ, ঘরের বাইরে। নারীর কর্মস্থল ঘরের ভিতরে, পুরুষের কর্মস্থল ঘরের বাইরে। কথা বুঝলেন কিনা দেখুন, নারীর কর্মস্থল ঘরের ভিতরে, পুরুষের কর্মস্থল ঘরের বাইরে। কাজ ভিন্ন কিন্তু পুরস্কার সমান, এর কয়েকটা উদাহরণ শুনুন। কোন মানুষ যদি কোন জালিমের বিরুদ্ধে ন্যায় সঙ্গতভাবে যুদ্ধ করে, তাহলে সে ইসলামের বিধান মতে সে জেহাদের সওয়াব পায়। অন্যায় যুদ্ধ করলে জেহাদের সওয়াব পায় না? ন্যায্য যুদ্ধ, ন্যায্য যুদ্ধ। কার যুদ্ধ কি পরিমাণ ন্যায়, কার যুদ্ধ কি পরিমাণ অন্যায়, দুনিয়াতে কেউ যদি এটা প্রকাশ করতে না হবে, শেষ বিচারের দিন ইনশাআল্লাহ আল্লাহর দরবারে প্রকাশ হবে। সেই আলোচনায় আমি যাব না, আমি শুধু বলতে চাচ্ছি যে ন্যায় সঙ্গতভাবে যদি কেউ কারো কোন জালিমের বিরুদ্ধে, কোন জালিম অত্যাচারী সন্ত্রাসীর বিরুদ্ধে যদি কেউ ন্যায় সঙ্গতভাবে যুদ্ধ করে, ইসলামের বিধান মতে সে জেহাদের সওয়াব পায়। আল্লাহ রাসূল বলেন, নারী যখন স্বামীর ঘর করে সেও জেহাদের সওয়াব পায়। নারী যখন স্বামীর ঘর করে সেও কি পায়? দেখুন, পুরুষ আল্লাহর কাছে জেহাদের সওয়াব পাইল, নারী আল্লাহর কাছে জেহাদের সওয়াব পাইল, একই কাজের দ্বারা না ভিন্ন ভিন্ন কাজ, ভিন্ন ভিন্ন কাজ। তাহলে সমান কোথায়? কাজের বেলায় না পুরস্কার হওয়ার বেলায়? সমান কাজের বেলায় না পুরস্কার পাওয়ার বেলায়? পুরস্কার পাওয়ার বেলায়। যুদ্ধের ময়দান থেকে পুরুষ যদি বিজয়ী হয়ে ফিরে, তাহলে পায় গাজীর সওয়াব। যুদ্ধের ময়দান থেকে পুরুষ বিজয়ী হয়ে ফিরলে কিসের সওয়াব? গাজীর সওয়াব। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়ে লোকে যদি সন্তান প্রসবের পরে বেঁচে থাকে সেও পায় গাজীর সওয়াব, নারী যদি সন্তান প্রসবের পরে বেঁচে থাকেন সেই নারীও পায় গাজীর সওয়াব। তাহলে দেখুন, পুরুষেও গাজীর সওয়াব পায়, নারীও গাজীর সওয়াব পায়, একই কাজের দ্বারা না ভিন্ন ভিন্ন কাজ, ভিন্ন ভিন্ন কাজ। তিন নম্বর, পুরুষ যদি যুদ্ধের ময়দানে মারা যায় তাহলে কি হয়? শহীদ হয়। আল্লাহর রাসূল বলেন, নারীও যদি সন্তান প্রসবের সময় মারা যায় শহীদ হয়। বলেন, পুরুষেও পাইল শহীদের সওয়াব, নারীও পাইল শহীদের সওয়াব, একই কাজের দ্বারা না ভিন্ন ভিন্ন? তাহলে পরিষ্কার হয়ে গেল পুরুষের যোগ্যতা আলাদা, নারীর যোগ্যতা আলাদা, পুরুষের কর্ম আলাদা, নারীর কর্ম আলাদা, পুরুষের কর্মস্থল আলাদা, নারীর কর্মস্থল আলাদা, কিন্তু আল্লাহর কাছে পুরস্কারের বেলায় সমান। তাই আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তোমাদের কেউ যদি মুমিন হয় আর আমল ভালো করে, এক নম্বর মুমিন হবে, দুই নম্বর আমল ভালো করবে, তিন নম্বর আমল সহি নিয়তে করবে। সহি নিয়তের মানে আমি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমল করি, দুনিয়ার কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, এর নাম সহি নিয়ত। চার নম্বর নবীর তরিকা, আমি আমল করি নবীর তরিকা মতো, মন গড়া তরিকা মতো নয়। কথা হইল চারটা, ইমান আমল সহি নিয়ত নবীর তরিকা, ইমান আমল সহি নিয়ত নবীর তরিকা। নবীর তরিকা সম্পর্কে বেশ কিছু কথা বলার দরকার ছিল, কিন্তু এখন আমার হাতে সময় নাই, একটা উদাহরণ দিচ্ছি শুনো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে পুরুষের নামাজের পদ্ধতি আলাদা, নারীর নামাজের পদ্ধতি আলাদা। আমাদের বর্তমান সমাজে কিছু অত্যাধুনিক লোক বাড়িছে যারা বলে নারী পুরুষের নামাজে কোনো বেশ কম নাই। এরা ভুল, এরা ভুল পথে আছে, এরা রসুলের হাদিস জানে না। যারা বলে নারী পুরুষের নামাজে বেশ কম নাই, এরা রসুলের হাদিস জানে না। পুরুষের জন্য নামাজের তরিকা আলাদা, রসুলের নামাজে রসুলের তরিকা আলাদা, নারীর জন্য রসুলের তরিকা আলাদা। একটা সহজ উদাহরণ দিচ্ছি শুনুন, নারী যদি খোলা মাথায় নামাজ পড়ে নামাজ হবে হবে না? পুরুষ যদি খোলা মাথায় নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, কিন্তু সব নষ্ট। আমাদের সমাজে কিছু পুরুষের এরকম বদ অভ্যাস আছে, এই ইচ্ছা করে খোলা মাথায় নামাজ পড়ে, সব নষ্ট। কিন্তু নামাজ নষ্ট না সব নষ্ট? পুরুষ খোলা মাথায় নামাজ পড়লে সব নষ্ট, নারী খোলা মাথায় নামাজ পড়লে নামাজ নষ্ট। একই কথা হইল না বেশ কম হইল? তাহলে পুরুষের নামাজে নারীর নামাজে বেশ কম নাই কিভাবে? এক হাদিসে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবিকে বলেন, হ্যাঁ আমার অমুক সাহাবি, তুমি নামাজে হাত উঠাবার সময় কানের বরাবর হাত উঠাবে, আর নারীরা হাত উঠাবার সময় সিনা বরাবর হাত উঠাবে। আল্লাহর রসুল বলেন, পুরুষ নামাজে হাত উঠাবার সময় কানের বরাবর উঠাবে, আর নারী সিনা বরাবর হাত উঠাবে। রসুল বলেন, বলেন নামাজে হাত উঠানির বেলায় নারী পুরুষের মধ্যে নবীর তরিকা এক সমান না বেশ কম আছে? আরেক হাদিসে উল্লেখ আছে, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখেন দুইটা নারী নামাজ পড়তেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নারীরা তোমরা যে নামাজ পড়তেছ, তোমাদের সেজদা আর পুরুষের সেজদা এক সমান নয়। পুরুষ যখন সেজদায় যাবে তখন তার পেট রান থেকে আলাদা থাকবে, তার রান তার তেন্ডুলির থেকে আলাদা থাকবে, তার ই হাত মাটির থেকে আলাদা থাকবে, কিন্তু নারী ই সবগুলি জড়াইয়া সেজদা করবে। আল্লাহ রসুল এই হাদিসে পরিষ্কার ভাষায় বলেছেন, পুরুষের নামাজ পদ্ধতি নারীর নামাজ পদ্ধতি একরকম নয়। এবার বলুন, রসুল বলেন পুরুষের নামাজ পড়ার তরিকা আর নারীর নামাজ পড়ার তরিকা একরকম নয়। এখন যদি কেউ বলে একরকম, তার কথা মানবে না রসুলের কথা মানবে? সুতরাং যারা বলে নারী পুরুষের নামাজের তরিকার মধ্যে কোনো বেশ কম নাই, এরা জাহিল, এরা মূর্খ, এরা রসুলের হাদিস জানে না, এরা মন গড়া কথা বলে। এদের কথায় যদি কোনো নারী নামাজ পড়ে, এদের নামাজের সব নষ্ট হয়ে যাবে। কথা বুঝলেন কিনা? সুতরাং নারী পুরুষের যোগ্যতায় ব্যবধান, কাজে ব্যবধান, কর্মস্থলে ব্যবধান, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলমীদের কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। পুরস্কার কি? আল্লাহ বলেছেন, হায়াতে তৈয়িবা দান করবো, ফালানুহইয়ান্নাহু হায়াতান তৈয়িবাতান, আমি আল্লাহ পাক রব্বুল আলমীন এদেরকে পবিত্র জীবন দান করব। অন্য কোনদিন সুযোগ হলে ইনশাআল্লাহ আপনাদেরকে পবিত্র জীবনের ব্যাখ্যা বলে দেব, এবং আমলের চেয়ে যে পুরস্কার অনেক বেশি হবে তার উদাহরণ ইনশাআল্লাহ অন্যদিন বলে দেব। এ পর্যন্ত আমরা যা শুনলাম বুঝলাম, এই অনুভাতে আল্লাহ আমাদের জীবন গড়ার তৌফিক দান করুক সবাই। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।